আকাশে মেঘ মানে বোঝো কিনা, একাকি মন আজ নীরবে, বিভাগিত তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধুরা তারা বেদনা, খেয়ালি তুমি বেদনা, চালিত